قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. ترى بلو হে নূহ, আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন, এখন আপনার সেই আযাব নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করেছেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন. তিনি বলেন, তা তোমাদের কাছে আল্লাহই আনবেন যদি তিনি ইচ্ছা করেন, তখন তোমরা পালিয়ে তাকে অপারগ করতে পারবে না. আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না যদি আল্লাহ তোমাদেরকে গুমরাহ করতে চান, তিনি তোমাদের পালন কর্তা এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে. أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون. তারা কি বলে, আপনি কোরআন রচনা করে এনেছেন? আপনি বলে দিন, আমি যদি রচনা করে এনে থাকি তবে সে অপরাধ আমার, আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. আর নূহ আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করা হলো যে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ঈমান আনবে না, অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না. واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. তিনি নৌকা তৈরি করতে লাগলেন, আর তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রুপ করত. তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছো আমরাও তদ্রূপ তোমাদের উপহাস করছি. أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه. অতপর অচিরে জানতে পারবে লাঞ্ছনাজনক আজাব কার উপর আসে এবং চিরস্থায়ী আজাব কার উপর অবতরণ করে. অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দুইটি করে এবং যাদের উপরে পূর্বাহ্নেই হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজনবর্গ ও সকল ইমানদারগণকে নৌকায় তুলে নিন। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ইমান এনেছিল। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো, আল্লাহ নামে এর গতি ও স্থিতি, আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ মেহেরবান। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গ মালার মাঝে। আর নূহ আলাইহিসসালাম তার পুত্রকে ডাক দিলেন, আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। قال لا عاصم اليوم من امر الله الا من رحم وحال بينهما الموج فكان من المغرقين সে বলল, আমি অচিরেই কোন পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজিকার দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়াল, ফলে সে নিমজ্জিত হল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين আর নির্দেশ দেয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হল এবং কাজ শেষ হয়ে গেল। আর যদি পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হল, দুরাত্মা কাফিররা নিপাত যাক। ونادى نوح ربه فقال رب إن بني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين আর নূহ আলাইহিসসালাম তার পালন কর্তাকে বললেন, হে পরওয়ারদিগার, আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين الله বললেন, হে নূহ, নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার, সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদে দলভুক্ত হবেন না। وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার পালন কর্তা, আমার যা জানা নেই এমন কোন দরখাস্ত করা হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم. حكم হলো হে নূহ, আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীয় সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন, আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকেও উপকৃত হতে দেব, অতঃপর তাদের উপর আমার দারুণ আজাব আপতিত হবে। ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين. এটা গায়েবের খবর, আমি আপনার প্রতি ওহী প্রেরণ করছি, ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না। আপনি ধৈর্য ধারণ করুন, যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো, সন্দেহ নেই। وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ إِنْ أَنْتُمْ إِلَّا مُفْتَرُونَ يَا قَوْمِ لَا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون. আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি, তিনি বলেন হে আমার জাতি আল্লাহর বন্দেগী করো, তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই, তোমরা সবাই মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তারই কাছে যিনি আমাকে পয়দা করেছেন, তবু তোমরা কেন বুঝো না? ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين. আর হে আমার কওম, তোমাদের পালন কর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই প্রতি মনোনিবেশ করো, তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন, তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين. তারা বলল হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আমরা তোমার কথায় আমাদের দেবদেবীদের বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই। ইন নাকুলু ইল্লা আতরাকা বাযু আলিহাতিনা বিসু قال إني أشهد الله واشهد أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون. বরং আমরা তো বলি যে আমাদের কোন দেবতা তোমার উপরে শোচনীয় ভূত চাপিয়ে দিয়েছে। হুদ বললেন আমি আল্লাহকে সাক্ষী করেছি, আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে যাদেরকে তোমরা শরীক করছো, তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না। ما من دابة مُعَذَّبَةٍ إِلَّا هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের পরওয়ারদিগার পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয় আমার পালনকর্তার সরল পথে সন্দেহ নেই ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ তথাপি যদি তোমরা মুখ ফিরাও তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে আর আমার পালনকর্তা অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না নিশ্চয়ই আমার পরওয়ারদিগারী প্রতিটি বস্তুর হিফাজতকারী ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদাও ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিন মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালীম আর আমার আদেশ যখন উপস্থিত হলো তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গী ইমানদারগণকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি হতে রক্ষা করি ওয়াতিলকা আদুন জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রুসুলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনীদ এ ছিল আদ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তদীয় রসুলগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধত বিরোধীদের আদেশ পালন করেছে এ দুনিয়ায় তাদের পিছনে পিছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও জেনে রাখো আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে হুদের জাতি আদ জাতির প্রতি অভিসম্পাত রয়েছে জেনে রাখো ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বাল ইয়া ক্বাউমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি তিনি বললেন হে আমার জাতি আল্লাহর বন্দেগী করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো অতঃপর তারই দিকে ফিরে চলো আমার পালনকর্তা নিকটে আছেন কবুল করে থাকেন সন্দেহ নেই قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا তারা বলল হে সালেহ ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল আমাদের বাপ দাদা যার পূজা করত তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচ্ছ আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না

إسحاق يعقوب قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب তার স্ত্রীও নিকটে দাঁড়িয়েছিল সে হেসে ফেলল অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে ইয়াকুবেরও সে বলল কি দুর্ভাগ্য আমার আমি সন্তান প্রসব করব অথচ আমি বার্ধক্যে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর আমার স্বামীও বৃদ্ধ এ তো ভারী আশ্চর্য কথা أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد تارا بولو تمي اللر حكم شمپر کے بشوئ بود کرچو هي گریح باشیرا تما درو پر اللر رحمتو پروبوتو بارکت روئے چھے نشچوئ اللہ پرشنگشیتو مهم آمائن فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের আতঙ্ক দূর হলো এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লুত সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই ধৈর্যশীল কোমল হৃদয় আল্লাহমুখী সন্দেহ নেই ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক وإنهم آتيهم عذاب غير مردود إبراهيم এহেন ধারণা পরিহার করো তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আযাব অবশ্যই আপতিত হবে যা কখনো প্রতিহত হবার নয় ولما جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লুত আলাইহিস সালামের নিকট উপস্থিত হলো তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন আজ অত্যন্ত কঠিন দিন